বন্ধুরা, আল্লাহ ড্রাগ ছাড়া কি আমাদের এক মুহূর্ত চলে? হ্যাঁ, আল্লাহ দয়ায় আমাদের ঘিরে রেখেছে। তাহলে শোনো আল্লাহর সেই দয়ার কথা। আমার বাবুর দয়ার কথা গাছ গাছালি জানি জানি, চাচুরি বৈরাগের মতো বর্ষাকালে চিনের দুবার হাজার কোলা দেয়, কোন সুখে থেকে উঠে ঘ্যাঙুর ঘ্যাঙুর ঘ্যাং। বর্ষাকালে চিনের দুবার হাজার কোলা দেয়, কৃষক শ্রমিক মুটে মজুর খাতে যেদিন ভরে, আমার রাবের দয়ার কথা গাছ গাছালি জানি, চাচুর জৈরাগের মতো নিয়ম কানুন। ক্রান্তি মিলে মায়ের মাটি কোন সুখে দাঁড়ানি, ওই রাবের গুঙ্গারি শ্রী আমরা গানে জানি, ওই রাবের গুঙ্গারি শ্রী আমরা গানে জানি। আমার রাবের দয়ার কথা গাছ গাছালি জানি, চাচুর জৈরাগের মতো নিয়ম কানুন।